你的我过来 يضاف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا قدر قيامة الدين عذاب برد دي قرار بي دوخل عذاب دي قرار بي نكشت أغسطة غنيت أغسطة شخنة بشباش بي جوست حي بي إلا من تاب وآمن وعمل صالحا طبعا سي بكتي نوعي جي بكتي توبة قولي الله كاتشي إيمان آني نيك عمل قولي فأولئك يبدل الله سيئاتهم حسنا তাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকিতে পরিবর্তন করে দেন সমস্ত গুনাহকে আল্লাহ নেকিতে পরিবর্তন করে দেন ওয়া কান আল্লাহু গফুরুর রাহিমা আর আল্লাহ মহা ক্ষমাশীল পরম দয়ালু আল্লাহ তাআলার কাছে তওবা করলে আমাদের পাপগুলো কিসে পরিণত হয়ে যাবে নেকিতে পরিণত হবে এর থেকে বড় লাভ কি আছে আর একটা লাভের কথা বলি তওবা করলে আল্লাহ খুশি হন খুশি হওয়ারই কথা আল্লাহ খুশি হবেন লাভটা কার আল্লাহর হবে আমরা তওবা করে লাভ আল্লাহর হবে না আমাদের হবে তা আল্লাহ কেন খুশি হবেন আল্লাহ খুশি আপনার বাড়ির কোন ছেলে রাগ করে বাড়ি থেকে পালিয়ে গেলে অনেক খোঁজাখুঁজির পর পেলেন হঠাৎ করে একদিন দেখলেন সেই ছেলে ফিরে এলো আপনার খুশি হওয়ার কথা না কথা না অবশ্যই খুশি যারা গরু পেলেছেন তাদের একটা গরু যদি হারিয়ে যায় তারপর হঠাৎ করে একদিন দেখবেন সেই গরু ফিরে এসেছে খুশি হয় না হয় না দাদা ছাগল পেলেছেন মা বলল মুরগি পালে মুরগি হারিয়ে গেল তিন দিন পর দেখলো মুরগি ফিরে এসে বাড়ি খুশি হবে না আল্লাহ তাআলা পালিয়ে যাওয়া বান্দা ফিরে এসেছে আল্লাহ তাআলা খুশি হন কতটা খুশি হয় উদাহরণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি মরুভূমিতে মরুভূমির জাহাজে চড়ে সফর করছিল মরুভূমির জাহাজটি উটের পিঠে তার খাবার ছিল তার পানি ছিল সফর করছিল হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে মরুভূমিতে একটা গাছ দেখতে পেয়েছে সেই গাছের নিচে ছায়াতে একটু জিরিয়ে নেওয়ার জন্য বেচারি নেমেছে নামার পর মানে বসেছে গাছের ঠেস দিয়ে একটু পরেই তার চোখ লেগে গেছে চোখ যখন লেগে গেছে একটু পর যখন চোখ খুলেছে তখন দেখছে তার উটটি নেই তার জাহাজটি গায়েব সেই জাহাজে তার পানি আছে তার খাদ্য আছে সবকিছু আছে এখন নির্ঘাত মরণ ছাড়া তার কোনো উপায় নেই বহু খোঁজাখুঁজি করলো বেচারি উট পাত্তা পেল না নিরাশ নিরাশ হয়ে আবার সেই গাছের নিচে এসে বসলো গাছের নিচে এসে বসেছে আবার চোখ লেগে গেছে হঠাৎ করে দেখছে সেই উট তার খাদ্য পানীয় সহ সামনে এসে উপস্থিত খুশি হবে না হবে না কতটা খুশি হবে এতটা খুশি হয়েছে সে এত খুশি হয়েছে বলছে আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমার বান্দার আমি তোর রব উল্টা মার কি বলো মনের আনন্দে পাগল হয়ে গেছে খুশিতে পাগল হয়ে গেছে তাতে কি বলতে হয় সে হোস নেই আল্লাহ তুই আমার বান্দা এত বড় খুশি হয়েছে আলহামদুলিল্লাহ তুই আমার বান্দার আমি তো রব সুবহানাল্লাহ যদি কেউ সুস্থ মাথায় বলে মুসলমান থাকবে অনেক কাফের পাকা কাফের হয়ে যাবে কিন্তু খুশির অবস্থায় খুশিতে পাগল হয়ে বলছে আল্লাহ তুই আমার বান্দা এত খুশি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা যখন কোন বান্দা তওবা করে আল্লাহ তাআলা সেই তওবার কারণে ওই উটওয়ালা থেকেও বেশি খুশি হয় যখন কোন বান্দা তওবা করে সুতরাং তওবা করলে পরে আমাদের লাভ কিন্তু আল্লাহ খুশি হন এটা